যাবে বাকি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি যেভাবে বাকি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি তুমি আজ দুঃখ সুখের দোলা বেঁচে তো আছি জীবন আর মরণে।